بسم الله الرحمن الرحيم دايا ماي بارم دايلو الله رنامي لا أقسم بيوم القيامة আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের ওয়ালা উকসিমু বিন্নফসিল লাওয়ামা আরো শপথ করিতেছি তিরস্কারকারী আত্মার আইহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করিতে পারিব না بلى قادرين على أن نسوي بنانه بستو আমি ওর অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম بل يريد الإنسان ليفجر أمامه তবুও মানুষ তার ভবিষ্যতেও পাপাচার করিতে চায় يسأل أيان يوم القيامة সে প্রশ্ন করে কখন কিয়ামত দিবস আসিবে فَإِذَا بَرِقَ الْبَصَرُ যখন চক্ষু স্থির হইয়া যাইবে وَخَسَفَ الْقَمَرُ এবং চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হইবে يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُ সেদিনই মানুষ বলিবে আজ পালাইবার স্থান কোথায় কাল্লা লা ওয়াজার না কোনো আশ্রয়স্থল নাই ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর সেই দিন ঠাই হইবে তোমার প্রতিপালকের নিকট ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখখার সেদিন মানুষকে অবহিত করা হইবে সে কি অগ্রে পাঠাইয়াছে ও কি পশ্চাতে রাখিয়া গিয়াছে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত ওয়ালাউ আলকা মাআযীরা যদিও সে নানা অজুহাতের অবতারণা করে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজ্জালা বিহ তাড়াতাড়ি ওই আয়ত্ত করিবার জন্য তুমি তোমার জিহ্বা উহার সঙ্গে সঞ্চালন করিও না إن علينا جمعه وقرآنه ইহা সংরক্ষণ ও পাঠ করিবার দায়িত্ব আমারই فإذا قرأناه فاتبع قرآنه সুতরাং যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো ثم إن علينا بيانه অতঃপর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই كلا بل تحبون العاجلة وتذرون الآخرة نا تمرا پرکریت پاکے پارتی با جیبون کے بھالو باشو ایبون آخرت کے اوپکھا کرو وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة شدین کونو کونو مکھ مندل اجل ہوئی بے تہارا تہادر پتی پالو کے دیکھے تاکایا تھا کی بے ووجوه يومئذ باسرة كونو كونو مخمندل هيا پڑی بے بیبارنو تظن أن يفعل بها فاقرة آشنكا كوری بے جے ایک دھنگشو کاری بیپار جائے تہا در اوپر آپتی تو ہوئی بے كلا إذا بلغت التراقي وقيل من راق কখনো নয় যখন প্রাণ কণ্ঠাগত হইবে এবং বলা হইবে কে তাহাকে রক্ষা করিবে তখন তাহার প্রত্যয় হইবে যে ইয়া বিদায় ক্ষণ এবং পায়ের সঙ্গে পা জড়াইয়া যাইবে إلى ربك يومئذ المساق সেদিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছুই প্রত্যানিত হইবে فلا صدق ولا صلى সে বিশ্বাস করে নাই এবং সালাত আদায় করে নাই ولكن كذب وتولى বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল ثم ذهب إلى أهله يتمطى অতঃপর সে তাহার পরিবার পরিজনের নিকট ফিরিয়া গিয়াছিল দম্ভ ভরে দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ আবার দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ أيحسب الإنسان أن يترك سدى মানুষ কি মনে করে যে তাকে নিরর্থক ছাড়িয়া দেওয়া হইবে ألم يكن نطفة من مني يمنى সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না ثم كان علقة فخلق فسوى অতঃপর সে আলাকায় পরিণত হয় তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন فجعل منه الزوجين الذكر والأنثى অতঃপর তিনি তা হইতে সৃষ্টি করেন যুগল নর ও নারী أليس ذلك بقادر على أن يحيي الموتى তবু কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করিতে সক্ষম নয়